হযরত শাহ মখদুমের পুণ্যস্মৃতি বিজড়িত জনপদের একমাত্র উচ্চ বিদ্যাঙ্গন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়, নব্বইয়ের দশকে দুর্বার অগ্রযাত্রার দীপ্ত প্রত্যয় নিয়ে এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয় বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। সময়ের দীর্ঘ পথ পরিক্রমায় আজ বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ সারা দেশে একটি সুপরিচিত নাম। বিকল্পের চারজন আলোড়ন সৃষ্টিকারী কণ্ঠশিল্পী সোয়াইব হোসাইন, আব্দুল ওয়াদুদ, লুৎফর রহমান ও আমিরুল মোমিনীন মানি। এই চার কণ্ঠশিল্পীর মননশীল গান নিয়ে বিকল্পের চতুর্থ পরিবেশনা শোনার নল। আল্লাহ নামে মধুর সুরে প্রাণ যে হয় তোলা, জীবন মর জপি যেন ওই নামেরই মালা। আল্লাহ নামে মধুর সুরে প্রাণ যে হয় তোলা, জীবন মর জপি যেন ওই নামেরই মালা। প্রতি পদে পদে জীবনের পথে তোমারই করুণা যেন পায়া জীবন, এ আমার কামনা। প্রতি পদে পদে জীবনের পথে তোমারই করুণা যেন পায়া জীবন, এ আমার কামনা। তোমারই নামে সব হৃদয়ে ফুরায় কষ্ট জ্বালা। আল্লাহ নামে মধুর সুরে প্রাণ যে হয় তোলা, জীবন মর জপি যেন ওই নামেরই মালা। কখনো যদি ভুল পথে চলি তোমারই মহিমায় আলোকিত পথে ফেরাবে আমায়। কখনো যদি ভুল পথে চলি তোমারই মহিমায় আলোকিত পথে ফেরাবে আমায়। তোমারই নামে সব হৃদয়ে ফুরায় কষ্ট জ্বালা। আল্লাহ নামে মধুর সুরে প্রাণ যে হয় তোলা, জীবন মর জপি যেন ওই নামেরই মালা। আল্লাহ নামে মধুর সুরে প্রাণ যে হয় তোলা, জীবন মর জপি যেন ওই নামেরই।